আসসালামু আলাইকুম মারি সাথী, বন্ধু ও ভাই, আপনাদের মনের আগিনায় গজলের অপেক্ষার অবসান ঘটাতে আবারও 2017 সালের নতুন গজলের অ্যালবাম। জি হ্যাঁ ভাই ও বন্ধু, আপনাদের সকলের পরিচিত চতুর্থ অ্যালবাম নিয়ে হাজির কবি ও শিল্পী এমনি ময়নউদ্দিন সাহেব, এবং সঙ্গে আছেন একেবারে নতুন শিল্পী, এবং সঙ্গে আছেন গজল জামানাই নবাগত এমডি আহমাদুল্লাহ সাহেব। তো আসুন শুনতে থাকি এবছরের আকর্ষণীয় গজলের অ্যালবাম মায়ের কদম তলে বেহেস্তের খুশবু মেলে। মায়ের কদম তলে বেহেস্তের খুশবু মেলে, তাই কবি বলছে, ওগো ছেলে তুমি সে কথা যেও না ভুলে। তো আসুন শুনতে থাকি এই সুন্দর গজল ও নাতের রসুলে ভরা সাজানো নতুন গজলের অ্যালবাম মায়ের কদম তলে বেহেস্তের খুশবু মেলে, যার সকল গজলগুলি লিখেছেন কবি ময়নউদ্দিন সাহেব। তো আসুন শুনতে থাকি কবি ময়নউদ্দিন সাহেবের কলমে লেখা এবছরের গজলের অ্যালবামের প্রথম কালাম, প্রথম গজল পেশ করছেন কবি ও শিল্পী এমডি ময়নউদ্দিন সাহেব।